والصلاة والسلام على نبينا محمد وعلى آله وصحبه اجمعين. সামনে যে দশটি আসছে, আজকে হলো 26 তারিখ, চলে গেছে 27 তারিখের রাত ক্যালেন্ডার অনুযায়ী। আর ক্যালেন্ডার অনুযায়ী আগামী শুক্রবার হবে প্রথম জিলহজ্জা। তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, জিলহজ্জ মাসের প্রথম 10 দিনের নেক আমল আল্লাহর কাছে সব দিন থেকে উত্তম, অন্য সব দিনের আমল থেকে সবচেয়ে বেশি উত্তম হলো এই 10 দিনের আমল। আব্দুল্লাহ বিন আব্বাস রাদিয়াল্লাহু আনহুমা বলেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, লা মিন আইয়ামিন আল আমালু সালিহু ফিহা আহাব্বু ইলা আল্লাহ মিন হাযিহি আল আইয়াম আল আশর, يعني عشرة ذي الحجة. قالوا ولا الجهاد في سبيل الله؟ قال ولا الجهاد في سبيل الله إلا رجل أراد بنفسه وماله فلم يرجع من ذلك بشيء. في حديث البخاري تلميذ تاتي تلميذ أي فرد دي شبد الله له تلميذ محمد صلى الله عليه وسلم جتو دياسه صاب دين قليل مده এই 10 দিনের আমল, জিলহজ্জ মাসের প্রথম 10 দিনের আমল আল্লাহর কাছে সবচেয়ে বেশি প্রিয়। সাহাবায়ে কেরাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহর প্রতি জিহাদ থেকেও কি এই 10 দিনের আমল বেশি প্রিয়? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, হ্যাঁ, আল্লাহর প্রতি জিহাদ থেকেও এই 10 দিনের নেক আমল আল্লাহর কাছে বেশি প্রিয়। তবে ওই ব্যক্তি যে তার জান মাল সব নিয়ে বের হয়ে গেল আর কিছুই নিয়ে ফিরে ফিরে আসলো না, জান আল্লাহর প্রতি দিয়ে দিল, জান বিসর্জন দিয়ে দিল, মালও বিসর্জন দিয়ে দিল আল্লাহর প্রতি, সুবহানাল্লাহ। এই লোকটি ব্যতিক্রম। আনা হয় যে সাধারণত জিহাদ করবে আবার ফিরে আসবে, এই মুজাহিদের নেক আমল থেকে উত্তম হচ্ছে এই 10 দিনের নেক আমল, সুবহানাল্লাহ। এই সামনের 10 দিন এটা স্মরণ করিয়ে দিতে হয়, সবসময় তো আসে 10 দিন আসে না, অনেকে আমাদের দেশে জানেই না। ইয়া আল্লাহ মাফ ফরমা, শুধু লড়াই ফসাদ নিয়ে বসে আছে, মিন মিন কাজ, মিন মিন যেগুলো ফায়দা হয় এগুলো নিয়ে কথা কম হয়। তাই সামনে যে 10 দিন জিলহজ্জ মাস, সে 10 দিন একদম শুরু থেকে শেষ পর্যন্ত 10 দিনের খুব গুরুত্ব দেওয়া উচিত আমাদের সকলকে। নামাজ কয়েক পড়বেন? সবাই পাঁচ, কেউ যদি বলে হাল লিখিয়ে দেন, সবাই পাঁচ, ঠিক আছে? আমার মতো দেখাবেন না, এরকম দেখাবেন, যারা দেখাবেন এরকম হাত দেন, পাঁচ বলো, ইনশাল্লাহ পাঁচ। আল্লাহ তুমি আমাদের সকলকে পাঁচ ওয়াক্ত সালাত এই 10 দিনে তথা মোত পর্যন্ত পাঁচ ওয়াক্ত সালাত নিয়মতান্ত্রিক আদায় করার তৌফিক দাও। মানে এই 10 দিন আমাদের জন্য সুবর্ণ সুযোগ, আমরা আবার সংশোধন করব আর রবকে বলবো আল্লাহ হেদায়াত দে, আল্লাহ হেদায়াত দে, আল্লাহ হেদায়াত দে, আল্লাহ নামাজের মধ্যে ত্রুটি আছে, নামাজের ত্রুটি দূর করার তৌফিক দে, এরকম আল্লাহকে বলবো। আল্লাহ আমার, আমি আত্তাহিয়াত জানি না, আমি সূরাতুল ফাতিহা মজবুত করতে পারি না, সালাতের যেসব দোয়া আছে ওগুলো আল্লাহ পড়তে পারি না, ওগুলো শিখার তৌফিক দাও, আল্লাহকে বলবেন আর নিজে চেষ্টা করবেন। আচ্ছা, এই 10 দিনের আমল আল্লাহর কাছে সবচেয়ে ভালো, সবচেয়ে বেশি প্রিয়। সিয়াম যদি কেউ রাখতে পারে, রোজা, আলহামদুলিল্লাহ, যদি এক থেকে নিয়ে 9 পর্যন্ত রাখেন কোনো অসুবিধা নেই, যদি কেউ রাখতে পারে। আর যদি না রাখতে পারেন তাহলে চেষ্টা করবেন, যারা এখানে থাকবেন সোমবার বৃহস্পতিবার যদি পেয়ে যান আলহামদুলিল্লাহ, আর বিশেষ করে আরাফার দিনের সিয়াম, বিশেষ করে কোন দিনের রোজা? আরাফার দিন। আপনারা যারা এখানে থাকবেন, যারা হজে যাবে আরাফায় থাকবে, ওরা আরাফার দিনে রোজা রাখবে না, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রোজা রাখেননি, আর আমাদের কোন রোজা রাখতে নিষেধ করেছেন, কোন কোন রোজাতে আছে, অর্থাৎ যারা হাজি আর কি, হজে যারা আছেন ওরা রোজা রাখবেন না, আরবে যারা অবস্থান করেন ওরা রোজা রাখবেন না, আপনি হুনাইনে আছেন, বাংলাদেশ আছেন, ইন্ডিয়া আছেন, যে যেখানে আছেন হজে নাই, আপনি রোজা রাখবেন আরাফার দিনের। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রশ্ন করা হলো যে আরাফার দিনের সিয়াম সম্পর্কে এর ফজিলত কতটুকু, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ইন্নি আহতাসিবু আলা আল্লাহ আন ইউকাফিরা আস-সানাতা আল্লাতী ক্বাবলাহু ওয়াস-সানাতা আল্লাতী বা'দাহু, আমি আল্লাহর দরবারে আশা রাখি যে আল্লাহ পাক যদি কেউ এই আরাফার দিনে সিয়াম পালন করে, আল্লাহ পাক তার এক বছরের পিছনের আর এক বছরের সামনের গুনাহ দু বছরের সগীরা গুনাহ আল্লাহ পাক মাফ করে দেন। আলহামদুলিল্লাহ নিয়ত না, এই যারা যুবক আর বৃদ্ধ বয়স্ক সবাই তো আমরা যুবক, যারাই কামাকে একটু বয়স হালকা কিন্তু কাজ করতে পারি না, ইচ্ছে করলে রোজা রাখা যায়, বিশেষ করে আরাফার দিনের সিয়াম আমার হাত চেষ্টা করবে। আল্লাহ আমাকে এবং আপনাদের সকলকে তৌফিক দান করুন। আর যে এরপরের কথা, এই দশ দিনের আমল এর মধ্যে তাকবীর বলা সুন্নাহ, তাকবীর চলতে ফিরতে মসজিদে বাজারে বাড়িতে নিজের ঘরে রুমে অভ্যাস করবেন তাকবীর। যে তাকবীর আমরা পড়ি, আল্লাহু আকবার আল্লাহু আকবার লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহু আকবার ওয়ালিল্লাহিল হামদ পড়তে পারি না আমরা, এই যে একদম সহজ, চলতে ফিরতে পড়বেন। বুখারী দিয়ে এসছে আব্দুল্লাহ বিন উমর আর আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহুমা, তারা বাজারে যেতেন আর দূরে তাকবীর পাঠ করতেন, আর তাদের তকবীর শুনে লোকেরাও তাকবীর পাঠ করত। এটা হলো সুন্নাহ, সাহাবে কিরাম রাদিয়াল্লাহু আনহুম আমল করেছেন। তো এটা যেমন নিজে প্রায় আমল করে না, খতিব খুতবা করে কিন্তু নিজে আমল করে না, আমরা সবাই আমল করার চেষ্টা করি। তাকবীর প্রতি ঘাটে শুরু হয়ে গেছে জিলহজ মাস, শুরু আল্লাহু আকবার আল্লাহু আকবার লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহু আকবার আল্লাহু আকবার ওয়ালিল্লাহিল হামদ। যারা হজে যাবেন ওরা আমাদের তালবিয়া পাঠ করবে, এই তো যারা হজে যাচ্ছেন আপনারা ইনশাআল্লাহ তাআলা, আর এর সাথে সাথে তাকবীরও বলবেন। কিন্তু হাজিদের আসল কাজ তালবিয়া যদি পড়া সাহ ইহরামের অবস্থায়, এর সাথে সাথে তালবি তাকবীরও বলার প্রমাণ আছে, সাহাবায়ে কিরাম পড়েছেন। আর যারা হজে যাবে না এরা এখানে তাকবীর পাঠ করবে। দেখছো আল্লাহ যারা হজে যাবে তাদের সাথে তোমাদেরকেও আমাদেরকেও, যারা হজে যাবে ওদেরকে সামিল করে দিয়েছে। আল্লাহ ক্ষমা প্রদর্শন, ভালো ব্যবহার এইসব করবেন, নিজের মা মায়ের হক বাবার হক আদায় করবেন, মা বাবার সাথে ভালো আচরণ করবেন, ঠিক কিনা? আত্মীয় স্বজনের সাথে যথাসাধ্য ভালো আচরণের চেষ্টা করবেন, নিজের বন্ধু বান্ধবদের হক আছে ওদের হক আদায় করবেন। আর এই আমার জন্য শুধু দশ দিনের থাকে না, সব সময় রাখার চেষ্টা করবো আল্লাহ তৌফিক দিন। আমার আরেকটি বিশেষ আমল আছে এই দশ দিনের মধ্যে, কোরবানির দিন, দশ দিনের অন্তর্ভুক্ত কিনা, কোরবানির দিন কত তারিখ হয়, দশ তারিখ কি করি আমরা, কোরবানি দিই, হাজিরা ওখানে কোরবানি দিবে আর যারা হজে যাবে না তারা এখানে কোরবানি দিবে, মানে ওনেজা অথবা বাংলাদেশ বা ইন্ডিয়া, তুমি এখানে আছো বাংলাদেশ ইন্ডিয়া, তুমি পয়সা পাঠাও ওখানে কোরবানি করো, করি না আমরা আলহামদুলিল্লাহ, তোমার তৌফিক আছে ছাড়ো না, কৃপণতা করতে নাই, তৌফিক আছে ছাড়ো না। কোনো কোনো আলিমের দৃষ্টিতে, আলিমের রায় মোতাবেক কোরবানি যারা সামর্থ্য রাখে তাদের উপর কোরবানি আদায় করা ওয়াজিব, ঠিক না? কোনো কোনো আলিম বলেছেন, সাধারণত ওলামায়ে কিরাম সুন্নতে মুআক্কাদা বলেছেন। আর এই কোরবানি একমাত্র কার জন্য হবে বলেন, মাশাআল্লাহ, বুঝতে পারেন তো? কিন্তু আমি যদি বড় গরু কিনি অথবা উট কিনলাম অথবা বড় একটা কিছু, হ্যাঁ হরিণ মার্কা সেদিন দেখেছি, হরিণ কালার গরু পাওয়া যায় সব, আরো এই যে উঁটও পাওয়া যায় বাংলাদেশে মার্কেট মজুদ, আমি যদি এই জন্য কিনি যে মানুষ বলবে অমুক এই বছর উঁট দিয়ে কোরবানি দিয়েছে, কি বুঝলেন, কোন ফায়দা হবে, বরং ক্ষতি। তো কোরবানি দিবেন একমাত্র আল্লাহর জন্য, কুল ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন লা শারীকা লা ওয়া বিযালিকা উমিরতু ওয়া আনা আউয়ালুল মুসলিমিন। হে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি বলুন আমার সালাত, আমার কোরবানি, আমার জীবন, আমার মরণ সবই রব্বুল আলামিন আল্লাহর জন্য, তাই আপনি কোরবানি দিবেন আল্লাহর উদ্দেশ্যে। আচ্ছা যারা আপনারা আমরা যারা হজে যাব কার জন্য, কার উদ্দেশ্যে, নামক হওয়ার জন্য নাকি না, হজরা করে নিলেই আল হাজ লিখব না। কেউ কেউ আছে এরকম, হজ করে নিলে হয়ে গেছে, এখন আল হাজ লিখা যায়? হজ করেছি তো না, আল হাজ নাম লিখাবেন না, বুঝতে পারছেন? হজটা আল্লাহর জন্য রেখে মানুষের মানুষকে দেখাবার জন্য, হজ করি আল্লাহর উদ্দেশ্যে, কোরবানি দেই আল্লাহর উদ্দেশ্যে, বিন্দু মাত্র যেন মানে এরকম না থাকে ভাব যে মানুষ যদি বড় কোরবানি দেই বা হজ করি পরবর্তীতে কিন্তু মানুষ মাসাল একটু ইজ্জত দিবে জিয়ানা, এরকম যেন না। খালিস লিওয়াজহিল্লাহ, তাই কোরবানির দিনের অন্যতম আমল হচ্ছে কোরবানি দেয়া। যাদের সামর্থ্য আছে আপনারা কোরবানি ছাড়বেন, যাদের তৌফিক নেই মুশকিল, তোমার তৌফিক আছে তো কোরবানি ছাড়বে না, তুমি কোরবানি দিবে। এবারে যারা কোরবানি দিবেন এরকম ইচ্ছা আছে, যখন জিলহজ মাসের মাস শুরু হয়ে যায় তখন থেকে তারা চুল শরীরের চামড়া কাটবেন না যতক্ষণ পর্যন্ত কোরবানি আদায় না হয়, বুঝতে পেরেছেন? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ইদা দাখালা আল-আশ ওয়া আরাদা আহাদুকুম আন ইয়ুদহি ফালা ইয়ামাসসু মিন শা'রিহি ওয়ালা মিন বাশরিহি শাইয়্যান। যদি জিলহজ মাস শুরু হয়ে যায় আর তোমাদের একজনের কোরবানি দেওয়ার ইচ্ছা থাকে, তখন যেন সে তার শরীরের চুল এর চামড়া না কাটে, অন্য ফর্মে ফাল ইউমসিক মিন শা'রিহি ওয়া আফারিহি, সে যেন তার নখ না কাটে যতক্ষণ পর্যন্ত হাত্তা ইউদহি, কোরবানি আদায় না হবে। তো আপনি এখানে আছেন, আপনি দিনের কোন জায়গায় কোরবানি দেশে যে যেখানে আছে, যতক্ষণ পর্যন্ত ওই কোরবানি আদায় না হবে দেশে, ততক্ষণ পর্যন্ত আপনি নখ চুল শরীরের চামড়া কাটতে পারবেন না, বুঝতে পারছেন? তাই যেগুলো কাটার দরকার ওগুলো আগেই কাটবেন, এরপরে আর না, কোরবানি আদায় না হওয়া পর্যন্ত। আশা করি বুঝতে পেরেছেন, আল্লাহ আপনাদের বোঝার তৌফিক দিন। আমার কথা হচ্ছে এইটাকে যে কোরবানি দিবে সে আপনার ফ্যামিলি, এটা জরুরি না ওরা কাটবে, ওরা একটা সুন্নত না। আর কোরবানি একই ফ্যামিলির পক্ষ থেকে একটা শুনল, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা বুকলি দিতেন প্রসিদ্ধ নেতা, আর কি দোয়া করতেন, বিসমিল্লাহ আল্লাহু আকবার, আল্লাহুম্মা তাকাব্বালহু মিন্নি ওয়া মিন আহলি বাইতি, হে আল্লাহ তুমি এটা আমার পক্ষ থেকে আর আমার পরিবারের পক্ষ থেকে কবুল কর। তো এটা শুন না, আপনি দিলেন আপনার পক্ষ থেকে আপনার পরিবার, মা বাপ ভাই বোন সবাই এর মধ্যে সামিল, কথা বুঝতে পারছ? গোটা পরিবারের পক্ষ থেকে একটা হবে। যাই হোক, এই বিশেষ মশলাকে একটি বললাম, আল্লাহ আমাদের সকলকে আমল করার তৌফিক দান, আমাদের সকলকে এলিম অর্জন করে এলিম অনুযায়ী আমল করার তৌফিক দিন, এলিম প্রচার করার তৌফিক দান। আল্লাহ তুমি আমাদেরকে মাফ করো, আমাদের মা বাবাদেরকে মাফ করো, দুনিয়ার সমস্ত মুসলমানদেরকে মাফ করো। আল্লাহ যেসব ভাইরা যেসব হাজিরা হজ করার নিয়ত করেছেন এইবার, আয় আল্লাহ তাদেরকে সুন্দরভাবে তোমার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকায় সুস্থভাবে সুন্দরভাবে হজ সম্পাদন করার তৌফিক দান। আমাদের সকলের হজকে তুমি মকবুল হয়েছে হিসাবে হজ হিসাবে কবুল করে নাও। আয় আমাদের সেন্টার কর্তৃপক্ষ যাদেরকে নিয়ে হজে যাবার ইচ্ছা করেছে, আয় আল্লাহ তাদের তাদের এই ইচ্ছা তাদের এই কাজ কর্মে তাদেরকে তুমি সফল করো। আর আমরা যারা হজে যাব আল্লাহ আমাদের সকলকে হজ্জে মবরুর নসিব কর, যারা হজ আদায় আমাদেরকে সহযোগিতা করছে, আমার হাজি ভাইদেরকে সহযোগিতা করছে, আল্লাহ তুমি তাদেরকে জেজায় খের দান করো, দুনিয়াতে আখেরাতে তাদেরকে কল্যাণ দান করো। আমার সেন্টার কর্তৃপক্ষ যারা রয়েছেন, সেন্টার পরিচালক বর্গ যারা রয়েছেন, আল্লাহ সবাইকে জেজায় খের দান, আমাদের ছাত্রবৃন্দ যারা রয়েছে দিনে খেদমত করছে, আয় আল্লাহ সবাইকে জেজায় খের দান, আর আমাদের সকলকে তোমার দিনের দাওয়াত দাওয়াত করার তো দাওয়াতি কাজে আয় আল্লাহ অংশগ্রহণ করার তৌফিক দান। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম وتب علينا إنك أنت التواب الرحيم واغفر لنا ولوالدينا ولجميع المسلمين الأحياء منهم والميتين برحمتك يا أرحم الراحمين وصل اللهم وسلم على نبينا محمد وعلى آله وصحبه أجمعين.